السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যা শিখছি এবং যা জানছি শুধু শেখা ও জানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর পরে আরো কিছু কর্তব্য আছে? বাসানন্দ এসে না আসেনি? আসেনি। মানুষ পৃথিবীতে যখন আসে সর্বপ্রথম ফরজ কি হয়? এলেম শিক্ষা করা। তারপর এলেম শিখলে দ্বিতীয় ফরজ অটোমেটিক আসে, সেটা কি? আমল করা। তার মানে জানা ও শেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, হবে না। আর আমল করা, যখনই আমল করলেন তখন তৃতীয় আর একটি ফরজ এসে যায় অটোমেটিকলি ভাবে, সেটা কি? তা প্রচার করা, শেখানো, জানানো। আপনি জানলেন, শিখলেন, আমল করলেন, জানাবেন না, শেখাবেন না? কাদেরকে আগে শেখাবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দেখেন, বলা হয়েছে তোমরা নিজেদেরকে প্রথমে, প্রথমত নিজেদেরকে বাঁচাও, তারপরে কাদেরকে বাঁচাও? আহলকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও, শুরু করো। কিন্তু পরিবার পরিজন যদি বাঁচতে না চায় তাহলে কি পরকে বাঁচানো যাবে না? তা নয়, ধাপ ওটা। নূহ আলাইহিসসালাম কে যদি লোকে বলে তোমার বেটা সামালো আগে, তাই কি হবে? তোমার বউ সামালো আগে, তাহলে কি তাই হবে? তা নূহ আলাইহিস সালাম আর কাউকে দাওয়াত দেবেন না? ইব্রাহিম আলাইহিসসালাম যদি বলা তোমার বাপকে আগে সামালো, তারপরে আমাদেরকে বলতে এসো, তাহলে কি ইব্রাহিম সাহেব দাওয়াত দেবেন না? না, এরকম না। কিন্তু ধাপ হচ্ছে নিজে বাঁচো, তারপর পরিবার পরিজনকে বাঁচাও, তারপরে প্রতিবেশী আছে, তারপরে আত্মীয় স্বজন ইত্যাদি আছে, ধীরে ধীরে গ্রাম আছে, জামাত আছে, দেশ আছে, এইভাবে আপনাকে বাঁচতে হবে। তারপর এই তিনটে ফরজ আদায় করতে গিয়ে কি করতে হবে আপনাকে? আর একটা ফরজ পালন করতে হবে, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। অতএব আমরা যে শিখছি এবং জানছি এখানেই সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাকে ধীরে ধীরে স্বয়ংক্রিয়ভাবে এই চারটি ফরজের দিকে ধাবিত হতে হবে, আর হতে আপনি বাধ্য। এখন শিখছি, শেখাব, প্রথম যে জিনিসটা আমি অপরকে শেখাবো, আমার ছেলে মেয়েদেরকে শেখাবো, আমার পরিবার পরিজনকে শেখাবো, আমার সমাজকে শেখাবো, কি জিনিসটা শেখাবো আগে? আগে কি জিনিসটা দরকার আছে দেখতে হবে। যদি একজন অমুসলিমকে শেখাতে যায়, অমুসলিমকে দাওয়াত দিতে যায়, একজন মুশরিককে দাওয়াত দিতে যায় যার মধ্যে শিরিক আছে, কুফরি আছে, নামাজ ত্যাগ করে, যাকাত দেয় না, তাকে আগে কিসের দাওয়াত দিতে হবে? হ্যাঁ, আগে তাওহীদের দাওয়াত দিতে হবে, তাই না? একজন মুশরিক তার মধ্যে শিরিক আছে, তাকে নামাজের দাওয়াত দিলে হবে? একজন মুশরিক যার মধ্যে শিরিক আছে, একজন বেনামাজি, নামাজই পড়ে না, তাকে বলছি দরুদ শরীফের ফজিলত, চলবে? একজন মুশরিক, দেশের লোক সবাই মুশরিক, আর যদি বলি রাজা বাদশাকে কি করতে হবে, রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হবে, চলবে? কাঁচা ইট দিয়ে হবে নাকি? হতেই পারে না, অসম্ভব। তো ধাপ আছে, এই ধাপ আমাদেরকে মেনে চলতে হবে। আর দাওয়াতের যে গুরুত্ব, অপরকে দাওয়াত দেওয়ার যে গুরুত্ব, সেই গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে, পথের দিকে মানুষকে কি করো? আহ্বান করো। তা বলে জবরদস্তি করে? না না, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতে, বোম ফাটিয়ে ফুটিয়ে নয়, মানুষকে দাওয়াত দিবে বোম ফাটিয়ে? মানুষকে দাওয়াত দিতে হবে হিকমতের সাথে, মানুষকে দাওয়াত দিতে হবে উপদেশের সাথে, ধমকা ধমকি, হামচা তুমচি, হ্যাঁ হুমকি, এসব না, বরং হিকমতের সাথে মানুষকে দাওয়াত দাও। আজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, আর তাদের সঙ্গে আলোচনা করো, আলোচনায় বসে আলোচনা করো সৎভাবে। তাহলে কি জিহাদ নেই? জিহাদের কথা আলাদা, জিহাদ তো আছে, জিহাদের পরিবেশ আছে, জিহাদের শর্ত আছে, জিহাদের সময় আছে। আর জিহাদ কি আপনি আমি ঘোষণা করব? কে জিহাদ ঘোষণা করবে? তার জন্য রাষ্ট্র নেতা চাই, তার জন্য নেতা চাই, আপনি আমি পাবলিক জিহাদ ঘোষণা করে দিলাম, এটা না, তার সিস্টেম আছে। মোট কথা সর্বপ্রথম কি, দাওয়াত। জিহাদের আগে দাওয়াত আছে, দাওয়াতটা আগে দেন তো দেখি। আগে মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করে তার উপরে তাদের উপরে ইসলাম চাপান। আর ইসলাম চাপাবার মতো মানুষ তৈরি করলেন না, জোর করে তাদের উপরে ইসলাম চাপাবেন, এটা কি হতে পারে? না না না, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোন জোর জবরদস্তি নেই। তো আপনি কিভাবে জোর জবরদস্তি করতে হবেন? হ্যাঁ, যখন ইসলাম কায়েম হবে, ইসলাম যখন মানুষের মাঝে কায়েম হবে, মানুষের মনে কায়েম হবে, তখন আপনার জমিতে, আপনার ভূমিতে, আপনার দেশে ইসলাম কায়েম হবে। তো মোট কথা হচ্ছে আগে দাওয়াতের কাজ করতে হবে। আল্লাহ তাআলা আরো বলছেন, কুল হাদিহি সাবিলি ও আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি, বলো এটা আমার রাস্তা, এ হচ্ছে আমার পথ, আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করি সব জ্ঞানে। দেখছেন, আহ্বান করার আগে কি চাই? তাহলে জ্ঞান চাই, এলেম চাই। দাওয়াত দেওয়ার আগে এলেম চাই, এলেম শিখতে হবে আগে। যেমন আপনারা শুনলেন, আগে এলেম, তারপরে আমল, তারপরে দাওয়াত। আচ্ছা, এই আমার অনুসারীগণ এবং আমি সব জ্ঞানে মানুষকে আহ্বান করি। আল্লাহ তাআলা মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খাইরুল লাকা মিন হামুরিন নাম, তোমার দ্বারাতে যদি, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছেন, যদি আল্লাহ তাআলা তোমার দ্বারা একটি মানুষকে হেদায়াত করেন, হেদায়াত তো তুমি করো না, কে করেন হেদায়াত? লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তোমার হাতে হেদায়াত নেই, নবীকে বলা হচ্ছে, তোমার হাতে হেদায়াত নেই, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়াত করেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে ইচ্ছা পছন্দ করবে তাকে মুসলমান বানাবে, এটা না, আমি যাকে ইচ্ছা করব সে মুসলমান হবে। সুতরাং হেদায়েত আল্লাহর হাতে, আপনি চেষ্টা করবেন, যদি আপনার চেষ্টার ফলে কেউ হেদায়েত পায়, তো আপনার পারিশ্রমিক কি, আপনার পাওনা কি, কি হবে আপনার প্রাপ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাইরুল্লাকা মিন হুমুরিন নাম, মানে তা হচ্ছে যে তার নেকি হল যে আরবের উটনি, লাল উটনি বা লাল উট আছে তার থেকেও বেশি শ্রেষ্ঠ। লাল উট, আরবে যে লাল উট, আরবের লাল উট হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ, ও পেট্রোল সোনার আগে, তাই না? তার মানে আপনি সর্বশ্রেষ্ঠ সম্পদ লাভ করবেন যদি আপনার মাধ্যমে একটা লোক হেদায়েত পায়, হেদায়েতের রাস্তা পায়। আল্লাহ আকবার। আরেকটা পথ আছে, আরেকটা পারিশ্রমিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দা ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহ। তো আপনি যে একটা মানুষকে হেদায়ত করেন, আপনি হেদায়ত করলেন, সে হেদায়ত হওয়ার পরে তারপরে সে হেদায়ত হলো, এইভাবে হেদায়তের সিলসিলা চলতে থাকলো। তো যত মানুষ হেদায়ত পাবে তাদের সব হবে আপনার, আপনার খাতায় তাদের সব লেখা যাবে। মানে আপনি যে সিলসিলা শুরু করেছেন, আপনি যে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথের অনুসারীদের সব আপনার খাতাতে লেখা হবে। লায়ান কুসুদালিকা মিন উজুরিহিম শাইয়া, এতে কিন্তু কারো পারিশ্রমিক, কারো নেকি কিছুই কম করা হবে না। আপনি যেমন শুরু করেছেন আপনাকেও যেমন সওয়াব দেওয়া হবে, আপনার পরে যারা করছে হেদায়েতের পথে আছে বা পাচ্ছে তাদেরও কোনো কিছু সওয়াব কম করা যাবে না। তাহলে দাওয়াত দিতে হবে। দাওয়াতের প্রথম বিষয় হলো, বলা হচ্ছে কি, যে হিকমতের সাথে দাওয়াত দিতে হবে, তাই না? একজন ডাক্তার যদি হয় তো ডাক্তার হিকমতের সঙ্গে ডাক্তারি করবে। একটা মানুষকে রোগী দেখ, একটা রোগীকে দেখতে এলো ডাক্তার, তো দেখলো তার পিঠে ঘা হয়েছে, তার পায়খানা হয়েছে, পাতলা পায়খানা হচ্ছে, আর সাপে কামড়ে দিয়েছে। এখন যদি ডাক্তার ভালো ডাক্তার হয় বা মোটামুটি জ্ঞানী ডাক্তার হয়, তো আগে পিঠের ফোড়াটা সারার চেষ্টা করবে, কারণ বেচারি বুঝতে পারছে না, শুতে পারছে না, তাই না? হ্যাঁ, নাকি পায়খানাটা আগে বন্ধ করবে? কোন দিক থেকে শুরু করবে? আগে সাপের বিষটা বন্ধ করার, বিষের প্রতিক্রিয়া যাতে না হয় সেটা আগে বন্ধ করতে হবে ডাক্তার মশাই, তবে আপনার জ্ঞান বুদ্ধি আছে জানতে হবে। নচেত ফোড়া সারতে গিয়ে যদি সে মারাই যায় তাহলে আপনি কিসের ডাক্তার, তাই না? ডাক্তার না প্লাম্বার। সুতরাং প্রথমে সাপে কাটার রোগের চিকিৎসা আগে করতে হবে। আপনি দায়ী দাওয়াতের কাজ করছেন, মানুষটার মাঝে কি আছে আপনি দেখেন, কোন জিনিসটার চিকিৎসা একেবারে ডাক্তারের মতো, আপনাকে দেখতে হবে এর মধ্যে কিসের প্রয়োজন বেশি আগে সেইটা তাকে দিতে হবে। নামাজ পড়েন না আর আপনি বলছেন যে কি করতে হবে, দৌদ পড়তে হবে, দৌদের ফজিলতেই, তাই না? একটা লোক বাম হাতে মদ খাচ্ছে, বাম হাতে মদ খাচ্ছে, বাদশাহ নামদার গিয়ে দাওয়াতের কাজ করছে, বলছে এই বাম হাতে খেতে না ডান হাতে খাও, কি খাচ্ছে, মদ খাচ্ছে, বাম হাতে খাচ্ছে, কোনটা আগে বলতে হবে, মদ খাওয়া হারাম বলতে হবে আগে না বাম হাতে খাওয়া হারাম আগে বলতে হবে? আল্লাহুল মুস্তাম, যদি পারেন দুটো তো ভালো কথা, কিন্তু একটা ধাপ আছে, তারতিব আছে, সেই তারতিব অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। হিকমতে, কি বলে হিকমত, যেখানে যে জিনিস যাকে আগে যাকে পরে এই যে তারতিব দিতে পারে সেই হচ্ছে হাকিম, সে হচ্ছে প্রজ্ঞাবান, সে হচ্ছে বিজ্ঞ লোক, সে হচ্ছে হিকমতওয়ালা। সুতরাং প্রথম যে জিনিসটা তৌহিদের দাওয়াত দিতে হবে, যখন তার মধ্যে তৌহিদ নেই, তৌহিদ আছে তারপরে অন্যান্য দাওয়াত দিতে হবে। দেখেন না হাদিসটা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন ইয়ামানকে যখন ইয়ামানে পাঠালেন, মুআয ইবনে জাবালকে যখন ইয়ামান পাঠালেন, আহা সেই সময় তিনি বলেছিলেন মুআয তুমি হয়তো ফিরে আর আমাকে দেখতে পাবে না, আল্লাহ আকবার, আর হয়েছিল তাই। পাঠালেন ইয়ামানে কিসের জন্য, দাওয়াত দেওয়ার জন্য, কাদের কাছে, মুসলমানদের কাছে না অমুসলমানদের কাছে, অমুসলমানদের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। বলা হয়েছে ইন্নাকা তাতি কওমান আহলে কিতাব, তুমি আহলে কিতাবের কাছে যাচ্ছ। আহলে কিতাব কাকে বলে? আহলে কিতাব কি পরিষ্কার করে বলেন যাতে সবাই বুঝতে পারে, আহলে কিতাব কাকে বলে? আগে কিতাবধারী লোকে কেউ জানে, কেউ চেনে না, বিলাল চিনতে পারছেন আগে কিতাবধারী কে, বর্তমানে কেউ আছে? ইহুদি খ্রিস্টান বললেই তো হয়, ইহুদি খ্রিস্টানদের কাছে তুমি যাচ্ছ, ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফালইয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম যে দাওয়াত তুমি তাদের মাঝে দেবে সেটা হচ্ছে কি, তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ স্বীকার করল না, আবার না তোমাদের পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ, তাই ঠিক, তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে, দরকার নেই নামাজ না পড়ুক গিয়ে, কালেমা না পড়ুক গিয়ে, মাল এলেই হলো, তোমাদের উপরে যাকাত ফরজ, যাকাত দিতে হবে, এটা কি ইসলামের উদ্দেশ্য? না না, ইসলামের উদ্দেশ্য হচ্ছে মানুষ খুন করা না, মানুষের কাছ থেকে মাল লুটা না, যেমন অনেক মানুষ অনেকে ধারণা করে, অনেক নাস্তিক ধারণা করে। ইসলামের উদ্দেশ্য হল মানুষকে মানুষ তৈরি করা, মানুষকে মানুষ তৈরি করে জান্নাতের উপযুক্ত করে তোলা, খুন করা নয়, আর মানুষকে এইভাবে তুচ্ছ করা না, মানুষের কাছ থেকে মাল আদায় না। বরং শোনো, সে যদি সাক্ষ্য দেয়, অন্য এক রেওয়ায়েতে আছে ইলা আইন ওয়াহিদুল্লাহ, তাদেরকে আহ্বান দাও, আহ্বান করো যেন তারা আল্লাহর তৌহিদ প্রথমে মেনে নেয়। তাছাড়া মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দাওয়াত দিয়েছিলেন কিসের আগে, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। কিন্তু মানুষে লা ইলাহা ইল্লাল্লাহর মানে জানতো, আবু জেহেল, জেহেলের বাপ, জাহেলের বাপ, জাহেল, তাই না? সেও জানতো লা ইলাহা ইল্লাল্লাহর মানে, আর জানতো বলে বলেনি। আর আমাদের দেশের জাহেলরা লা ইলাহা ইল্লাল্লাহর মানে বোঝে না বলে তারা পড়ে, প্লাস তার বিরোধী কাজ তারা করে। কত পার্থক্য, লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে কি করতে হবে আবু জেহেল জানতো, তার জন্য বলেনি। আর আমাদের দেশের জাহেলরা লা ইলাহা ইল্লাল্লাহ মানেও জানে না, বললে কি করতে হয় তাও জানে না, তাই তারা বলে। আল্লাহুল মুস্তাআন, মক্কার লোকেরা বললো মুহাম্মদ তোমার কি হয়ে গেল, কি তুমি বলছো, কেউ বললো পাগল, কে ইত্যাদি ইত্যাদি, আপনারা জানেন সব ইতিহাস। লেখ কাজ করো, তুমি কি বলো, সুন্দরী বউ চাও, আরব আরবের শ্রেষ্ঠা সুন্দরী তোমাকে, তোমার সাথে বিদা হবে, তুমি কি ধনমাল চাও, তাহলে বলো তোমাকে কি করে দেওয়া হবে, রাজা করে দেওয়া হবে, আমাদের রাজা করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, না না না, এসব না, উদ্দেশ্য এ না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কিসের দাওয়াত প্রথমে? না রাজা হব, না নেতা হওয়ার দাওয়াত, না মালধনের দাওয়াত, আমার মালধন দাও না, আমার সুন্দরী বউ চাই, কি চাই? তোমরা আল্লাহর তৌহিদকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা মানে জানতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই যে এখানে প্রণাম ওখানে সালাম এসব করা যাবে না, তাই না? তাই তারা যারা বললো তারা বললো, যারা জানতো তারা বলল না। প্রথমে দাওয়াত কিসের? তৌহিদের দাওয়াত। তারপরে ফাইন হুমা তাউকালি জালিক, যখন তোমরা তারা তোমার এই কথা মেনে নেবে, কোন কথা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া এই মূর্তি পূজা করা, এইসব মূর্তি ফুর্তি পূজা করা যাবে না, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যে ইবাদতটা করবে কার পদ্ধতিতে করতে হবে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতিতে করতে হবে। যদি মেনে নেয় তাহলে জানাও তাদের উপরে আল্লাহ তালা পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। তার আগে জাকাতের কথা বলো না, কারণ নামাজ না হলে জাকাত কোন কাজে দেবে না। নামাজ পড়া শুরু করলো, নামাজকে ফরজ বলে মেনে নিল, ফা আলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাদের মালে কি ফরজ করেছেন? সাদাকা, জাকাত ফরজ করেছেন। কত পার্সেন্ট? সে পার্সেন্টেজের কথা পরে বিস্তারিত আপনারা জানেন। মানে একশো টাকায় ক টাকা? আড়াই টাকা, এটা শর্ত আছে। ঘরে একশো টাকা আছে বলি আড়াই টাকা দিতে হবে তা না, তাই না? কি করতে হবে? নিসাব পরিমাণ হতে হবে। আর একটা কি শর্ত আছে? সেটা পূর্ণ একটা বছর তোমার কাছে থাকবে, তবে এ নয় যে একশো টাকা আছে দাও আড়াই টাকা দাও, এত ইসলাম এরকম না। ইসলামের শর্ত আছে, জেহাদ বললি জেহাদ শুরু করে দাও, হ্যাঁ এখানে এখানে বোম, এখানে আলু, এখন তো আলু হয়ে গেছে বোম, তাই না? আলু মারছে খালি, আলু খাচ্ছে, আলু খাওয়াচ্ছে, কিছুই ক্ষতি হয় না। কি হয় শেষকালে? ওই বদনাম হয়। মোট কথা হচ্ছে যে জাকাতেরও শর্ত আছে, তো সেই হিসাবে তাদেরকে জানাও যে জাকাত ফরজ। জাকাত যখন মেনে নেয় সেই জাকাত কি করা হবে? তাদের ধনীদের কাছ থেকে নেওয়া হবে। আল্লাহর কি মালের দরকার আছে নাকি? আল্লাহর মালের দরকার নেই, মুসলমানদের মালের দরকার আছে, গরিবদের মালের দরকার আছে। তাদের তাদের ধনীদের কাছ থেকে সেই মাল নিয়ে তাদেরই গরিবদের মাঝে বিতরণ করা হবে, ওই আড়াই পার্সেন্ট। সুতরাং আমাদের এখানে যে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে কি, দাওয়াতের কাজ করতে হবে হিকমতের সাথে, হিকমত অবলম্বন করতে হবে, মানুষকে আহ্বান করতে হবে কিসের দিকে? তাওহীদের দিকে। তাওহীদের দিকে ডাকুন, আহ্বান করুন, মানুষ তৈরি করুন। মানুষ তৈরি করার পর ধীরে ধীরে তাদেরকে জানান যেভাবে তোমাদেরকে নামাজ পড়তে হবে, তোমাদেরকে যাকাত দিতে হবে, তোমাদেরকে রোজা রাখতে হবে, তোমাদেরকে হজ করতে হবে, এবং ইসলামের আরো অনেক কিছু, আরো অনেক কিছু যেগুলো আছে, যখন যে পরিবেশে আপনারা আসবে সেগুলো আপনার ইসলামী চারিত্রিক চরিত্র আছে। ইসলাম তো ধরুন হলো শিরিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া হচ্ছে ইসলাম, ইসলাম তারপরে চরিত্র আছে, কিছু আছে ইবাদত আর কিছু আছে আখলাক। তো আখলাক ও ইবাদতের পর্যায়ে যখন আপনার চরিত্র, আপনি সুন্দর চরিত্র করবেন, চরিত্র মানুষকে প্রদর্শন করবেন, তখন সেটাও ইবাদত হবে, তাই না? সুতরাং দাওয়াত আপনাকে দিতে হবে, শুধু শিখলে হবে না, জানলে হবে না, আমল করতে হবে। আর শুধু আমল করলে হবে না, আপনার যাকে আপনার ক্ষমতা আছে যে পরিধির মধ্যে আপনি পারবেন, তখন সেই পরিধির মাঝে আপনাকে দাওয়াতের কাজ করতে হবে। আর যদি বলেন না চাচা আপন জান মাচা, আমি আপনার বেঁচে গেলাম দরকার নেই, লোকে হলো আর না হলো আমি জান্নাতে যাব, আমার বাপ আমার ছেলেমেয়েরা গেলে হবে, তো ছেলেমেয়েদেরকে তো বাঁচাতে হবে, তাই না? তা তো হবে না, কিন্তু সমাজকে না বাঁচালে চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো আপত্তিকর কাজ দেখবে তার উচিত কি, যদি পারো হাত দিয়ে বাধা দাও। হুজুর হাত দিয়ে বাধা দিতে গেলে সর্বনাশ। এখন তো আপনি খুব মোটা মোটা কথা বলছেন, দেশে বলুন গা তো দেখি। হ্যাঁ আমি জানি, দেশে বললে তো সাইজ করে দেবে, কি বলে সাইজ করে দেবে। তাহলে যেখানে সাইজ করে দেবে সেখানে আমার বলার দরকার নেই, তাই না? সব জায়গায় কি আন্ডা খাওয়া যাবে? কোন জায়গায় ডান্ডা খেতে হবে? কিন্তু ইচ্ছা করে আমি ডান্ডা খেতে যাবো কেন? আমাকে তো এই কথা বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি পারো তাহলে হাত দিয়ে বাধা দাও, আর যদি না পারো ফাইল্লাম ইয়াস্তাতে পাবে লিসানিহি, উপদেশের মাধ্যমে ভাই এটা করতে হয় না, ভাই ভাই সকল আপনারা শুনুন এটা শিরিক, এটা করেন না ইত্যাদি ইত্যাদি, উপদেশের মাধ্যমে আর কলমের মাধ্যমে লেখার মাধ্যমে, তাই না? লেখার মাধ্যমে, এখানে তার হাতে দ্বারা না, লেখা হাতে যদিও লিখতে হয় তো লেখাটা এমন পর্যায়ে যে আপনার ঠান্ডা পর্যায়ে, এটা ওই এরকম না, শক্তি না, তাতেও যদি ক্ষতি হয়, লিখলেও ক্ষতি বললেও ক্ষতি, হুজুর ডান্ডা আন্ডা নয়, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাবি কালবিহি, সেক্ষেত্রে তুমি নিরুপায়, যে ক্ষেত্রে তুমি নিরুপায়, যেখানে তুমি কথা বলতেও পারবে না, সেখানে তুমি অন্তর দ্বারা সেই পাপকে ঘৃণা করো। আর পাপকে ঘৃণা করো পাপীকে নয়, তা নয়, পাপীকেও ঘৃণা করতে হবে, তাছাড়া তার শাস্তি, তার শাস্তি বিধান করতে হবে, তো যদি পারো তাহলে কর্তৃপক্ষের কাছে গিয়ে তার শাস্তি বিধানের ব্যবস্থা করো, আর না পারলে তুমি তোমার কর্তব্য পালন করে দিলে তুমি আল্লাহর কাছে ধরা খাবে না। বুঝতে পেরেছেন কথা? চেষ্টা করতে হবে সবসময় আপনি যেখানেই থাকেন, যে পরিমণ্ডলে থাকেন, যতটা ক্ষমতা আছে দাওয়াতের কাজ করবেন, এর জন্য আপনাকে কোরআন হাদিসের মানে জানতে হবে, না না কোরআন হাদিসের মানে আপনাকে জানতে হবে তাও জরুরি না, হ্যাঁ আপনাকে ইলম শিক্ষা করতে হবে, কিন্তু তার মানে এই নয় আমি ইলম শিক্ষা করিনি, শাহ আলম বলবে আমি তো আরবি পড়িনি অতএব আমি চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো, বাদশাহ বলবে আমি তো আলিফ বা কিছুই জানি না তাহলে আমি হাত গুটিয়ে বসে থাকবো, আমি বলবো না যে নামাজ পড়ো, ছেলেকেও বলবো না যে তুমি জাকাত দাও, ছেলেকেও বলবো না যে তুমি হারাম কাজ করো না, তুমি ব্যভিচার করো না, ব্যভিচার খারাপ জিনিস, তুমি সুদ খেও না, তুমি ঘুষ খেও না, কি বলা যাবে না এগুলো? এগুলোর জন্য কি মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতে হবে? আশ্চর্য কথা। শিরিক করো না, মাজার পূজা এই, এটা করো না, এটা করো না, এই জন্য কি মাদ্রাসায় পড়াশোনা করতে হবে? এই তো আমভাবে মুসলমানরা সবাই জানে, তো যেটুকু তুমি জানবে সেটুকুই প্রচার করবে, যতটা ক্ষমতা আছে ততটা তুমি, হ্যাঁ ডান্ডা খাওয়া দরকার নেই, তুমি গুলি খেতে না গুলি খেতে যেও না, তোমার যতটা ক্ষমতা আছে তুমি ততটা ক্ষমতার মাধ্যমে তুমি কি করো, ইসলাম প্রচার করো, দাওয়াতের কাজ করো। দাওয়াতের কাজ কিন্তু প্রত্যেকের দায়িত্ব, যেমন ছেলেদের দায়িত্ব তেমনি মেয়েদের দায়িত্ব। ছেলেরা ঘরে দাওয়াত দেবে বাইরে দাওয়াত দেবে, মেয়েরা ঘরে দাওয়াত দেবে বাইরে দরকার কি, তারা ঘরে ঘরের পরিমণ্ডলে নিজের মেয়েকে নিজের বউকে দাওয়াত দেবে, পারলে প্রতিবেশী ঠিক আছে প্রতিবেশী মেয়েদেরকে দাওয়াত দেবে, তাকে যেতে হবে না অন্য জায়গাতে গিয়ে দাওয়াত, যদি যেতেই হয় তো মাহরমের সঙ্গে যেতে হবে, পর্দার সঙ্গে যেতে হবে, এ নয় ইউটিউবে মাঝে এসে লোকের মাঝে বক্তৃতা করবে, না না না এটা আল্লাহ বলেননি, তোমার যেটুকু ক্ষমতা আছে তোমার সে ক্ষমতার পরিধির মাঝে তুমি দাওয়াত দেবে, তোমার যে শর্ত আছে সেই শর্ত, হজ করতে হবে একটা মহিলার উপরে, হজ কি হয়েছে, টাকা হয়েছে অনেক, মহিলার শক্তিও আছে কিন্তু স্বামী নেই, মাহরাম নেই, বলে আমি হজ করব না, শর্তে যখন পড়ছে না তখন তোমার হজ তোমার উপরে ফরজ না, তুমি বিয়ে করো স্বামী নিয়ে হজ করতে যাও, আর না হয় তোমার কোনো মাহরাম মাহরাম নেই তখন তোমার হজ ফরজ না, তোমার হজ তোমার কাছেই রাখো। এখানে প্রত্যেক বিষয়ের নিয়ম আছে, শৃঙ্খলা আছে, তো সেইভাবেই প্রত্যেক নামাজ রোজা হজ জাকাত জিহাদ যাই বলেন না কেন, দাওয়াত দাওয়াতেরও একটা নিয়ম শৃঙ্খলা আছে, সেই নিয়ম শৃঙ্খলা মেনে সবাইকে পথ চলতে হবে, কাজ করতে হবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। দেখেন দাওয়াত সাংগঠনিকভাবেও হয় বিনা সংগঠনেও হয়, আপনি একা মানুষ সংগঠন করেন চাই না করেন, আপনি নিজে দাওয়াত দেবেন, আপনার পরিমণ্ডলে আপনার বাড়িতে আপনার সমাজে আপনি দাওয়াত দেবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যার হাতে চাইবেন তাকে হিদায়ত করবেন, তাই না? হিদায়ত কারো হাতে নেই, আর আল্লাহ তাআলা তৌফিক দিলে পরে নিশ্চয়ই আপনি এটা সহজ এটা করতে পারবেন। আর এটাও জানেন যে আল্লাহ যে আল্লাহর দিকে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলমান হয়ে নেক আমল করে আর আল্লাহর দিকে মানুষকে কি করে আহ্বান করে, তার থেকে যে কথা দিয়ে আহ্বান করে তার কথা থেকে উত্তম কথা আর কার হতে পারে। আল্লাহ তাআলা আমাদের কথাকে যেন সর্বোত্তম বানান। আল্লাহুম্মা আমিন, রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।